الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم في صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربك غير مأمون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم بشهاداتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شر ما أعطي العبد شح هالع وجبن خالع رواه أبو داود بإسناد حسن وعن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل রহ মুসলিম ওগাইরা। সম্মানিত মুসলিমবৃন্দ, যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে মেহরবানি করে সুস্থ হালে তাঁর এই পবিত্র গৃহে জুমার দিনের সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাত তাঁর শেষ নবীর জন্য যিনি আমাদেরকে আখেরাতের সুসংবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, সে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাত। আজকের আলোচনা হবে মুসল্লি কাকে বলে। আমরা তো এটাই বুঝি যিনি সালাত আদায় করেন তিনি মুসল্লি, এটাই সংক্ষিপ্ত জবাব আমাদের সবারই। কোরআন কাকে মুসল্লি বলছে এটা কি আমাদের জানার বিষয় নয়? আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন মুসল্লি কাকে বলে, এই ব্যাখ্যাটা আপনাদের মনে রাখতে হবে। সূরাতুল মাআরিজ এটি মক্কি সূরা, এখানে ১৯ নম্বর থেকে ৩৫ নম্বর পর্যন্ত ১৭টি আয়াতে মুসল্লির ৮টি গুণ বর্ণনা করা হয়েছে খোদ্দারের সংক্ষিপ্ত পরিসরে, সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আপনারা সিরিয়াল ধরে নেবেন এর মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহাক বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় মানুষ সৃষ্ট হয়েছে ভীরু রূপে, ইজা মাসসাহু শাররু জাযুআ, যখন কোন অমঙ্গল তাকে স্পর্শ করে তখন সে দিশেহারা হয়ে পড়ে, ওয়াইজা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন কোন মঙ্গল স্পর্শ করে তাকে সে কৃপণ হয়ে পড়ে। ইল্লাল মুসাল্লিন, মুসল্লিগণ ব্যতীত, কারা মুসল্লি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম দাঈমুন, যারা নিয়মিতভাবে সালাত আদায় করেন, ওয়াল্লাযীনা হুম ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, যাদের আয় রোজগারে একটি নির্দিষ্ট হক রয়েছে সাইল এবং মাহরুমদের জন্য, যারা চায় তাদের জন্য এবং যারা বঞ্চিত নিগৃহীত সর্বহারা তাদের জন্য। ওয়াল্লাযীনাহুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা তাদের প্রভুর শাস্তিকে ভয় করে, ইন্না আযাব রাব্বিকা গায়রু মামুন, মনে রেখো তোমার প্রভুর শাস্তি থেকে কেউই বাঁচতে পারবে না। ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং ওয়াদাকে খেয়াল রাখেন, ওয়াল্লাযীনাহুম বিশাহাদাতিহিম কাঈমুন, যারা সাক্ষ্যের উপরে দৃঢ় থাকে অর্থাৎ মিথ্যা সাক্ষী দেয় না। এই ৮টি গুণ বলার পর আল্লাহ পাক বলছেন, উলাইকা ফি জান্নাতি মুকরামুন, এরাই জান্নাতে সম্মানিত হবে। আসুন আমরা শুরু থেকে আলোচনা করি, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ভীরু রূপে, মজবুল মিন আল আখলাকিদ দানিয়া, বিভিন্ন নিকৃষ্ট চরিত্র তার মধ্যে আছে। মানুষ হাতে বলতে পারে, আল্লাহ যখন আমাদের নিকৃষ্ট চরিত্র দিয়ে সৃষ্টি করেছে আমরা নিকৃষ্ট কাজই তো করব না। শুধু নিকৃষ্ট দিয়ে আল্লাহ সৃষ্টি করেন নাই, উৎকৃষ্ট নিকৃষ্ট ভালো মন্দ সবকিছু গুণ দিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। মাটির সমস্ত সার নির্যাস দিয়ে মানুষ গড়া, মাটির মধ্যে বেলে দোয়াশ মাটিও আছে, এঁটেল মাটিও আছে, কাদালি মাটিও আছে, ভালো মন্দ সব রকম আছে না, সব রকম মাটির সার নির্যাস মানুষের দেহে আছে বিধায় মানুষের মধ্যে ভালো চরিত্র আছে, মন্দ চরিত্র আছে। শুধু মন্দ নেই, শুধু ভালো নেই, শুধু ভালো হলে ফেরেশতা হয়ে যেত, শুধু মন্দ হলে তো ইবলিস হয়ে যেত। তো মানুষের মধ্যে ভালোটাও আছে, মন্দটাও আছে, এটাকে বলা হয় হালুআ, ভীরু চরিত্রের মানুষ আমরা। দেখেন না, যেমন সাপ দেখি চমকুটি না, আমরা যত সাহসী আপনি হন, হঠাৎ করে সামনে ফনা ধরা সাপ দেখলে চমকে উঠবে না? এরকম সাহসী মানুষ বোধহয় দুনিয়াতে নেই। যদি বজ্রপাতে হঠাৎ করে লাভ দিবে না, এমন সাহসী কোনো মানুষ দুনিয়াতে নাই। স্বভাবতই মানুষ দৃঢ় প্রকৃতির। আপনারা তো বললেন নবী রাসূলুল্লাহ তো অন্যরকম, না, নবী রাসূলুল্লাহ ছিলেন মানুষ, তারাও ভয় পাইছে। যখন মুসার সঙ্গে ফিরাউনের জাদুঘরদের প্রতিযোগিতা হয়, সে জাদুঘররা যখন জাদু প্রয়োগ করল তখন কেমনটা হয়েছিল, দড়ি এবং লাঠিগুলো সব সাপের মতো কিলবিল করা শুরু করেছে, মুসার দিকে খাইতে আসতেছে, মুসার ভয় একদম চম করছে, সর্বনাশ, খাবে নাকি? তো মুসার ভয় পেলে কেন? দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ নবী, আমাদের রসুল মক্কাতে মদিনে হিজরত করলেন, সেখান গিয়ে রাতের বেলা ঘুম হয় না, মা এসে সিদ্দিককে বলছে, হে রসুল আপনি ঘুমাচ্ছেন না কেন? উনি এক পর্যায়ে বলেই ফেললেন, স্ত্রীর কাছে স্বামীরা তো কিছু লুকায় না, বলেই ফেলছে যদি কেউ বাইরে পাহারা দিত তবে নিশ্চিন্তে ঘুমাতে পারতাম। কিছুক্ষণ পরেই অস্ত্রের ঝনঝনের শব্দ হলো বাইরে, আল্লাহ রসুল বললেন ভেতর থেকে, কে? একজন সাহাবী জবাব দিলেন, আমি হে রসুল। গভীর রাত্রিতে তুমি কেন? আমি এসেছি আপনাকে পাহারা দেওয়ার জন্য। মা আয়েশা সিদ্দিকা বলছেন, এই যে রসুল ঘুমাইলেন তার নাক ডাকা শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যে, হতবাক, বোঝা গেল এতক্ষণ নিশ্চিন্ত ছিলেন না তো ঘুমাসছিল না, এখন নিশ্চিন্ত হয়েছেন এখন ঘুমে এসে গেছে, একেবারে এক ঘুমে এক হচ্ছে হাজির। এগুলো দিয়ে কি প্রমাণ হয়? তারা মানুষ ছিলেন, মানুষের স্বাভাবিক প্রকৃতি নবীদের মধ্যে ছিল, যে কাজে সবাই ভয় পায় সে কাজে নবীও ভয় পায়। সাপ দেখলে নবীরও ভয় লাগে কাফেরও ভয় লাগে, বজ্রপাত ঘটলে নবীও চমকে ওঠে কাফেরও চমকে ওঠে, এর মধ্যে কোন ক্রেডিট নাই। তারা যে মানুষ ছিলেন তার প্রমাণ হিসেবে কিন্তু আমি এগুলো বলছি আপনাদেরকে। আমাদের অনেকে এমন হয়ে গেছে আজকাল, শুনতেও খারাপ লাগে বলতেও ইচ্ছা করে না এগুলো কথা, বাংলাদেশের কোন কোন এলাকা এমন আছে যেখানে গেলে মনে করে অমুক তুই সাহেব জায়ান আবার চড়ে সাগর পাড়ি দিয়ে সুদূর মক্কা শরীফ থেকে সিলেটে এসেছিলেন, এখানে এসে রাজা গৌর গোবিন্দকে যুদ্ধে পরাজিত করেন এবং তিনি মাশাআল্লাহ বিরাট কেরামত অধিকারী, মৃত্যুর পরেও তিনি এখন পর্যন্ত কেরামত জাহির করেন কবরের মধ্যে শুয়েছে। আপনি এর বিরুদ্ধে যতই হাদিস কোরআন শোনান কোন ক্রমেই মাথা ঘুরবে না, আপনাকে উল্টা কাফের বলে দেবে, বলে হাদিস কোরআন আমরা হুজুরা কেউ কিছু বোঝে না, খালি আপনি বুঝেন, ওই এক কথাতে আপনার মুখ মেরে দেবে। এটা তারা চিন্তা করে না যে আমার রসুল যেখানে শুয়ে আছেন বা যেখানে তার জন্ম হল কাবা ঘরে পাশে, সেখানে অনদীর দূরে কিন্তু আবু লাহাবেরও কবর আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আপনারা পড়েন না? ও মরেছে কোথায়? তো মক্কাতেই মরেছে। যদি আপনার পীর সাহেবের কবরের ওসিলায় ওই এলাকায় কবর আজাব না হয় তো কাবাগারের আশপাশে মা খাদিজাতুল কোবরা সহ আরো বহু সাহাবায়ে কেরামের কবর আছে, তো তাদের ওসিলায় কি ওই এলাকায় কবর আজাব মাফ হবে? তার তো আবু লাহাবের কবর আজাব সবার আগে মাফ হয়ে যাবে, তাই না? তো একেবারে মক্কা শুয়ে আছে, তো তাব্বা যাদা আবু লাহাব আল্লাহ বলে দিলে কেন? আল্লাহ তো আগেই ওর ধ্বংস কামনা করে দিবসে আছে। যে আবু লাহাব যদি জান্নাতে যায় কাবাঘর ওসিলায়, তা আমিও বিশ্বাস করবো হ্যাঁ আপনার পিসার ওসিলায় মাজার ওসিলায় এলাকার লোক সব জান্নাতে পাবে। জীবনের অনেক ঘটনা ঘটেছে, প্রথম দিকে যখন রাশি ইউনিভার্সিটি আমি জয়েন করি তখন জয়পুরহাটে একটা জলসায় গেছিলাম, যেহেতু উপজেলা হেডকোয়ার্টারে জলসা হচ্ছে, আমার প্রধান বক্তা এসে বক্তা দিয়ে নেমে আসছে, তখন ওলাকার একজন বড় সুরেলা কণ্ঠের বক্তা তিনি এসেছেন বক্তব্য করার জন্য, তিনি উঠেছেন, উঠে শুরুতেই তিনি বলছেন, আমি তখন মঞ্চতে নেমে বোধহয় কয়েক কদম গেছি, বলছে আজকে আমাদের মহা সৌভাগ্য এখানে এমন একজন মহামানুষ এসেছেন যার ওসিলায় এই এলাকায় 40 দিন কবর আজাব মাফ হয়ে যাবে, মানে আমাকে বলছে আর কি। আমি জিজ্ঞেসি এলাকা হাদিসে রয়েছে আল্লাহর কোন ওলি যখন কোন এলাকা যান সে এলাকার মানুষ তার সম্মানে আল্লাহ পাক 40 দিনে কবর আজাব মাফ করে দিয়ে থাকেন। সুবহান আল্লাহ, ওরে বাপ, লোক সুবহানাল্লাহ বলে দিল, বলুন মেজাজ ঠিক থাকে বলেন তো। আমি তখন প্রায় যেখানে আমার থাকার জায়গা প্রায় উঠে গেছি, তাই চলো তো দেখো স্যার কেন, চলো যেতে হবে কাজ আছে, গেলাম। তখন তো ওর বক্তৃতা জোশ চলছে, দারুণ জোশ, মানুষ কান্দানো হাসানো কাজ তো জোরে সরে তখন অটোমেটিক একবারে ভলিউম উঠে গেছে, আর সভাপতি তো তার বক্তৃতা শুনে পাগল হয়ে গেছে, চোখ ধরে পানি পড়ছে সভাপতি। তখন আমি জরাশয়ে গিয়ে সভাপতি বললাম, সভাপতি আমাকে দেখে চমকে গেছে, তাহলে ওকে অফ করেন, মাইকটা আমাকে দেন। তো সভাপতি ওকে একটু সংকোচ বোধ করছে, আমি আর কোন রকম সংকোচ বোধ না করে সরাসরি সরিয়ে দিয়ে মাইক দিলাম, নিয়ে তো দিলাম গাড় আচ্ছা মতো। আবু জেহেল, আবু লাহাব, উবাই বিন খালাফ, উমাইয়া বিন খালাফ, রবিয়া উদ্দা সাইবা, এইসব মাকা মারা শয়তানগুলো মক্কা মদিনার আশপাশে শুয়ে আছে, আর সেখানে আমাদের সাহাবায়ে কেরামও শুয়ে আছেন, আমার নবীর কবর আছে মদিনায়, তা মদিনায় ইহুদি নাসারা সবকে মাপ হয়ে গেছে, খবর গোরজা মাপ হয়ে গেছে, যদি আবুল্লাহ গোরজা মাপ হয়, আবু জেলে গোরজা মাপ হয়, তাহলে এর জন্য মাপ হবে? তখন শ্রদ্ধা বলছে হ্যাঁ ঠিকই তো কথা, ঠিকই তো কথা, মদিনা আল্লাহ নবী যেমন আছেন ওর আশপাশে ইহুদিরা তো শুয়ে আছেন, ঠিকই তো কথা। তখন আবার এবার কি বলবে, বলো আমার সঙ্গে ইন্নারিল্লাহ, বলে আসো ইন্নারিল্লাহ, তোমার এমনই বোকা বাঙালি, হুজুরা সুবহানাল্লাহ বলি তোমরা সুবহানাল্লাহ বলি দাও, ইন্নাল্লাহ বললে ইন্নাল্লাহ বলো, তোমাদের হবেটা কি, তোমাদের না আছে জান্নাত না আছে জাহান্নাম? এইসব বক্তা খবরদারি লাগে না আসে, ওই যে বক্তা স্টেশনে আমি পালাইলো আর তো খবর পাই না, এই সমস্ত বক্তা যেন কখনই তোমরা পয়সা দেখিনি আমার এখানে, আমি এসে এখানে বলি খবর যে মাফ হবে বিয়াদ সব, এই হলে দেশের অবস্থা ধর্মীয় জীবনটা। সাবধান ভাই, আল্লাহ বলছেন মানুষ হল ভীরু প্রকৃতি, যখন কোন অমঙ্গল স্পর্শ করে সে দিশার হয়ে পড়ে, আর যখন মঙ্গল স্পর্শ করে তখন সে কৃপণ হয়, দিশারা কি হুঁশ থাকে না, কি নিজে কি করবে, অসুখ হয়েছে চলো অমুক মাজারে যে মান্নত করি একটা খাসি, আর এদিকে হুজুরের মিলাদ পড়াই যাই আর একটা খাসি, হুজুরও ঠিকঠাক মাজারও ঠিকঠাক যেটাই খাটে, এটা হলো আমাদের এদেশের ইসলামী চরিত্র, এটাই নাকি ইসলাম, এটা হলো দিশেরা চরিত্রের বহিঃপ্রকাশ, এটা ঠিক নয়। মোমেনকে অবশ্যই স্ট্রিক্ট প্রিন্সিপাল ধরতে হবে, আমি আল্লাহর দিকে যাব না শয়তানের দিকে যাব, আল্লাহর উপরে ভরসা করবো মানুষের উপরে ভরসা করব, এটা আগে নিজেকে ঠিক করে নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ বলছেন এরপরে খায়রে মানুয়া, আর যখন কোন মঙ্গল স্পর্শ করে তখন সে বখিল হয়ে যায়, মানে আমি যোগ করেছি যদি অমুক ডাক্তার না নিয়ে আসতাম তার লিগে রুগী সারত, ব্যাস ইমান টিমান সব গুলমাল হয়ে গেল, যদি আজ আমার টাকা না থাকতো ভেলোর না যেতাম তাহলে আমার রুগীটা বাঁচত, খতম ইমান শেষ, যে আমার যদি বুদ্ধি না থাকতো বাবার মতো বোকা আসতাম তাহলে কি সম্পত্তি কিছু রাখতে পারতাম নাকি, বাবাতে আসতো বোকা বুদ্ধি সব আমার মধ্যে ঢুকে গেছে, কথা হচ্ছে আরে ওস্তাদি কি বোঝে, ওস্তাদি পুরনো মানুষ, ওনার আমার এলম শেষ আমার আমার এলম বেশি, আমি দুনিয়া সব এলম শিখে আসছি, ওস্তাদি কি বোঝে, মানে কাউকে আসে তোকা করে না, আর যেমনি তিনবার পায়খানা পাঁচবার বমি হয় একবার অ্যাটেনশনে শুয়ে পড়ে হাসপাতালে পড়ে তখন আল্লাহ আল্লাহ আল্লাহ গেলাঙ্গ গেলাঙ্গ মলাঙ্গ শুরু হয়ে গেল সমস্ত বিরক্ত শেষ। এজন্য কি বলো তো ওই বর্তমান নাম কি রাশিয়ার স্ট্যালিন, সারা জীবন গডলেস থিওরি আওড়াইছে, আল্লাহ নেই আল্লাহ নেই আল্লাহ নেই, যখন মরার সময় হাসপাতাল বেডে শুয়েছে ও মাই গড চিৎকার দিয়ে উঠছে, সারা জীবন গডলেস থিওরি, মরার সময় ও মাই গড, ঠিক ফেরাউনের কাজ ইনকুন্তুম কি জানো সাদিকিন না, তারপরে আল্লাহ বলছে কুল লিল্লাযীনা কাফারু লা ইয়ানফাউ আল্লাযীনা কাফারু ঈমানুহুম ওয়ালা হুম ইউনজারুন, তুমি বলে দাও ওই বেঈমানদেরকে যে মৃত্যুর সময় ঈমান আনলে কোন কাজে লাগবে না, তার জন্য একটুও দেরি করা হবে না, অতএব ইমানদারদের চরিত্র কেমন হবে এবার আল্লাহ বলছেন, এটা মানুষের স্বাভাবিক প্রকৃতি হচ্ছে বিপদে পড়লে দিশিয়ার হয় এবং খুব যখন আনন্দময় থাকে তখন সে বকিল হয়ে যায়, হুঁশ থাকে না কি করবো না করবো, টাকা দিয়ে পেলেই হয় টিভি কিনবো না কম্পিউটার কিনবো, কোন কোন চ্যানেল কেনা যায় বাজারে সব খবর নেই, পাশে যে একজন লোক মরে যাচ্ছে না খেয়ে ওদের টাকা না, ভিক্ষা চাইলে খুব বেশি বেশি উদাহরণ তবে দু টাকা, আগে ছিল অবশ্য দশ নয়া এখন হচ্ছে দু টাকা, তাও ভালো দেয়, ও মরে গেলেও তাকে দশ টাকা দেবে না বিশ টাকা দেবে না, হ্যাঁ নিজের ফুর্তি করার জন্য হাজার হাজার ব্যয় করবে একটু অসুবিধা হবে না, একটা মানুষের চোখের পানি মিটানো, একটা মানুষের দীর্ঘশ্বাস দূর করা, একটা ক্ষুধার্ত মানুষের খাদ্য দান করা, একটা রোগী মানুষের রোগ পরিচর্যা করা, কত নেকির কাজ, মানুষ যদি সেগুলি করতো তাহলে পৃথিবীতে কোনো অশান্তি থাকতো না। কিন্তু কোটি কতক মানুষ, সুখী মানুষ, ভোগবাদী মানুষ, বস্তুবাদী মানুষ, তার বস্তুকে নিয়ে পাগল হয়ে গেছে। মানুষের দুঃখ দুর্দশা বোঝে না, আখেরাতের চিন্তা তাদের মাথায় নাই, দুনিয়া দুনিয়া করে দুই ঘন্টা শেষ করে দিবে তারা। আল্লাহ বলছেন ওয়াইজা মাসসাল খায়রু মানুয়া, যখন তাকে খায়ের অর্থাৎ মঙ্গল স্পর্শ করে সে বখিল হয়ে যায়, সে বলে আমি সব করেছি, আমাই সব, আমি সব, আমি আমার চেয়ে বড় কেউ নাই। এই যে বখিলি মানুষকে চেয়ে দিতে চায় না, হাত পা বন্ধ করে রেখে দেয়। ইল্লাল মুসল্লিন, এই চরিত্র থেকে মুক্ত হল মুসল্লিরা। মুসল্লিদের চরিত্রে এই চরমপন্থী মনোভাব থাকবে না, দুঃখে পড়লে দিশেহারা হবে, আল্লাহকে ভুলে যাবে, আবার সুখে থাকলেও সে কৃপণ হবে, তখন আল্লাহকে ভুলে যাবে। এটাই চরিত্র কিন্তু মুসল্লিদের হবে না, যারা আপনারা সালাত আদায় করেন, যারা আমরা নিয়মিত সালাতে অভ্যস্ত, তাদের চরিত্র হবে ব্যালেন্সড। তাদের গুণাবলী হবে আটটি। এক, আল্লাযীনা হুম ফী সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত সর্বদা সালাত আদায় করেন, শুধু জুমার দিন নয়, শুধু ঈদের দিন নয়, মৌসুমি মুসল্লি নয়, নিয়মিত মুসল্লি। আয়েশা قال قال رسول الله صلى الله عليه وسلم احب الاعمال الى الله ادومها وان قل. رواه مسلم وغيره. আল্লাহ পাকের নিকটে সবচেয়ে উত্তম আমল হচ্ছে সর্বদা করা, যদিও সে কম হয়, কম আমল যদি হয় তথাপি সর্বদা করাটাই আল্লাহ পছন্দ করেন। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, পরে আমাদের প্রশ্ন আসে আমাদের কাছে, তাহাজ্জুদের সালাত শুরু করলাম কিন্তু স্যার পারছি না, কি করবো? এই জন্য গত সংখ্যা একটা ফতোয়া লিখলাম আমরা, আল্লাহর রাসূলের কাছে এরকম প্রশ্ন হয়তো। আল্লাহর রাসূল বলেছেন এশার সালাত আদায়ের পরে, বিতির পড়ার পরে যদি আপনি দুরকাত সালাত আদায় করেন, তারপরে যদি আপনি রাত্রে উঠতে নাও পারেন, তাহলে ওই দুরকাত সালাতে আপনার তাহাজ্জুদের সমান নাকি আপনি পেয়ে যাবেন। জি, এটা হাদিসটা মনে রাখবেন, এর গত সংখ্যা তাহারিকে গেছে। ধরুন আপনি সফরে গেলেন, সফরে ঘুম সময় মতো কিন্তু পড়া যায় না, দেরিতে ঘুমাতে হয়, সময় মতো ওঠা যায় না, সমস্যা আছে না? আপনার সহজ পন্থা আল্লাহ রসুল বলে দিয়েছেন, যদি এরকম কোন সমস্যা তোমার ঘটে যে তুমি নিশ্চিত যে আমি ফজরের সময় উঠতে পারবো না, ধরে নিন আমাদের তবলিগ ইসলামের দিন যেমন হয়, তেমন রায় আমাদের কর্মীদের জাগতে হয়, একটা সহজ পথ হাদিসে এসেছে যে আপনি এশার সালাত অবশ্যই পড়বেন, তারপরে বেতের পড়বেন, বেতের পরে দুরকাত সালাত আপনি বসেও পড়তে পারেন, যদি আপনি একেবারে অক্ষম হয়ে পড়েন তো বসেও পড়তে পারেন। আল্লাহ রাসূল বলছেন ওই দুরকাতে তোমার তাহাজ্জুদের নেকি সমান নেকি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর ব্যবস্থাটা আমাদের আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। এরপরে আমি আরেকটা পথ বলে দিই, ধরুন আপনারা অধিকাংশ মুসাফির যারা ড্রাইভারি করেন, তারা বলা যায় সারা জীবনটা ওরা মুসাফির, এখান থেকে গাড়ি ছাড়লো ঢাকা যাবেন, আপনি কি করবেন? এখন আপনি উজু করে মোজা পরে বাড়ি থেকে ফজর পড়ে বেরোলেন, এই মোজা কিন্তু আপনি যদি সফর হালাতে তিন দিন যদি মোজা না করেন কোনো সমস্যা নেই, যে কোনো মোজা, সুতি মোজা হোক, চামড়া মোজা হোক, যে কোনো মোজাই হোক, আপনি রাস্তায় গিয়ে এক জায়গায় দেখলেন একটু দাঁড়ানোর সুযোগ পেলেন, জোহর এবং আসর দুর্গা সালাত আপনার জোহরের দুরাকাত একামত দিয়ে পড়লেন, এবার আবার একামত দিয়ে আসরের দুরাকাত পড়ে নিলেন, তাহলে জোহর হলো আসর হলো দুই দুই চার, একসঙ্গে জামা ও কাসর হয়ে গেল। আপনি জোহরের সময় আসর পড়তে পারেন, আসর সময় গিয়েও জোহর আপনি একসাথে পড়তে পারেন, সহজ হয়ে গেল না? এমনি করে আপনি ধরেন মাগরেব হয়ে গেছে, আপনি এখন কি করবেন? একামত দিয়ে মাগরেব তিন রাকাত পড়লেন, আবার একামত দিয়ে ইশা দুই রাকাত পড়লেন, আপনার দুই রাকাত দুই অক্ষ সালাত আদায় হয়ে গেল। এই যে সহজ পন্থাগুলো হাদিসে এসেছে এগুলো কিন্তু এদেশে চালু নাই, যার জন্য আমাদের মনে হয় ইসলাম অত্যন্ত কঠিন জিনিস, ঝামেলা করার চেয়ে সালাতে আদায় করবো না, একসঙ্গে বাড়ি গিয়ে পাঁচ অক্ষ আর কাজ আদায় করে দেবো, এটা ঠিক নয়। আর আগে তো ছিল নিয়তের বিরাট ঝামেলা, এখন নিয়ত ব্যাপারটা কেটে গেছে তাই না? নয়তো মুখস্থ করার ভয়ে অনেকে সালাতে আদায় করছে না, পাঁচক তো সালাতে পাঁচ রকম নিয়ত, ফরজের একরকম নিয়ত, সুন্নতের একরকম নিয়ত, নফরের একরকম নিয়ত, ও বেটা আরবি জানে না, যদি ফজরের সময় আসর নিয়ত পরিবেশ থাকে তোকে নামাজ গেল সবই গেল, ও সালাও গেল কি বলে আমসালা সবই গেল, ও তো আরবি বোঝে না, তো কি দেখি ঠিক নাই তো ভয়ে বহু লোক আগে সালাত আদায় করতো না, এই আহলেদের কিছু পাগলের অত্যাচারে এখন ওগুলি উপরে বাদ হয়ে গেছে। আর তাহারিকের অত্যাচার সেদিন প্রফেসর আমাকে বলছেন ঢাকা বলছেন যে আপনার তাহারিক এমন অপারেশন শুরু করে দিয়েছে যে বহু জাহিল দূরে হয়ে গেছে, এখন পৃথিবী কেটে গেছে, মদিনাও কেটে গেছে, সব তাহারিকই পড়ে, বলে এইখানে কিছু সংস্কারমূলক কিছু বক্তব্য পাওয়া যায়, যদি আমরা রাগ করে যাই করি এর মধ্যে সহি জিনিস আছে, রাগ করে করবে কাগজ তো বেঁধে খাইতে পারবো না। শুনেছি এক মসজিদে ঢাকাতে তাহারিক ছুড়ি ফেলে দিয়েছে, লাভ হয়েছে এই ছুড়ি ফেলা দেখে এক মুসল্লি ওটা নিয়ে পড়েছে, পড়াবার ওটা হেলেছে, লাভ হয়ে গেল না। তো এরকম অবস্থা হচ্ছে, এই যে অপারেশন থিয়েটার আমরা এখানে খুলে দিয়েছি এটাতে বহু লোকের জাহিলিয়াত দূর হয়ে গেছে, নিয়ত পালিয়ে গেছে, মিলাদ প্রায় পালানোর উপক্রম, সর্বরাহ প্রায় খতম, আস্তে আস্তে সবই যাবে। শির্ক বেদাত অধ্যুষিত এই সমাজে সংস্কারের কাজ করতে গেলে অনেক সমস্যা আছে। আমি আপনাদেরকে এই আটটি গুণ পরপর বলে দিই, একটু মুহূর্ত রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলছেন মুসল্লি ছাড়া আর সকল মানুষ এই দিশেহারা হয়ে পড়ে, কৃপণ হয়ে পড়ে। মুসল্লিদের গুণাবলী প্রথম গুণ হচ্ছে যারা সর্বদা সালাত আদায় করেন, নিয়মিত সালাত আদায় করবেন, অইন কাল্লা কমও যদি হয় চেষ্টা করবেন। যারা কিছু কিছু মুসল্লিদের খুব দুঃখ হয় ভাই, কারণ মুসল্লিদের সঙ্গে তো চলাফেরা করি, মাগরিবে সালাত হয়ে গেল ও যাবে ঢাকায় কোল ধরবে, এই যে শুরু করলে আওয়াবিনের সালাতে ভাই বারো রাকাত পড়তেই হবে, ওকে নাইলে ওর হবে না, কাটাকাট কাটাকাট উঠছে পড়ছে উঠছে পড়ছে উঠছে, বাপরে বাপ বারো টাকা পড়ছে, বারো মিনিট লাগে না কাজ শেষ, বহুত নেকি হয়ে গেল চললাম ঢাকায়। বেটা গাধা তুই ঢাকায় গেলে না জাহান্নামে গেলে জানিস, তুই ঢাকা হলো যেখানে হাদিসে পরিষ্কার বলা হচ্ছে যে সালাত হবে ধীরে ধীরে, দ্রুত সালাত আদায় করেছেন আল্লাহ হচ্ছে একজন একজনকে তিনবার সালাত আদায় করেছেন, আর তুমি খালি কাকের ঠকের মধ্যে ঠোক দেওয়ার উঠবা, এটার নাম সালাত নয়। কম পড়েন, ভালোভাবে পড়েন, পোয়ার মতো পোয়ালি এক পয় এক কেজি হয়, তো ধীরে ধীরে সালাত আদায় করেন, তাতে আল্লাহ পাক খুশি হবে। আর দ্রুত সালাত আদায় করলে যত খালি রাকাত গণনা হবে সব গণনা হবে না। আর এই জন্য তো আমরা বলি রসুল পড়লেন আট রাকাত তারাবি, তিনি পড়লো বিশ রাকাত, মাশাআল্লাহ ভাবলে একটু বেশি পড়লাম বেশি নাকি হয়ে গেল না, রসুলের তরিকার বাইরে এক পা ফেললে তুমি আল্লাহ কাছে কবুল হবে না, সাবধান মুসল্লি ভাইরা। এরপরে হচ্ছে ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুন মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যাদের আয় রোজগারে একটা নির্দিষ্ট অঙ্ক নির্ধারিত আছে, সাইল এবং মাহরুমদের জন্য যারা বঞ্চিত নিঃশেষিত মানবতা, যারা ফকির মিসকিন, যারা অভাবগ্রস্ত দায়গ্রস্ত, আপনি পয়সা ইনকাম করছেন তাদেরকে ভুলবেন না, ওরা আপনার ভাই, কারণ আপনার পকেটে যে পয়সা আসছে ওটা আপনার পয়সা নয়, আল্লাহ আপনার পকেটে পাঠিয়ে দিয়েছেন আপনাকে ব্যয় করার জন্য, অর্থাৎ রুজির মালিক আল্লাহ। বিশ্বাস করুন আপনি বহু টাকা বেতন পান আর ওই ব্যক্তি কিছুই পায় না, আপনার অংশ থেকে তাকে এটা অবশ্যই দিতে হবে এক নির্দিষ্ট হারে। এজন্য আমরা আমাদের সংগঠনের নিয়ম করে দিয়েছি যারা সংগঠনের কেন্দ্রীয় সদস্য হবেন তাদেরকে অবশ্যই তার টোটাল ইনকামের 2% সংগঠনের ফান্ডে দান করতে হবে। আর এখানে আল্লাহ পাকের পক্ষ থেকে যাকাত ফরজ করে দেওয়া হয়েছে সম্পদশালীদের জন্য, তাদেরকে শতকরা 2.5% অর্থাৎ 40% এক ভাগ আল্লাহর রাস্তায় দান করতে হবে, এটা একদম মালুম নির্ধারিত। সূরাটা মক্কায় নাজিল হয়েছে তখন যাকাতের নিসাব ফরজ হয়নি, কিন্তু যাকাত ফরজ হয়ে গেছিল, যাকাতের নিসাব যে আমি বললাম 40% এক ভাগ, এটা কিন্তু মদিনায় এসে ফরজ করা হয়েছে। তো মুসলমানের হাত হবে উদার, মুসলমান কখনো কৃপণ হবে না। ইয়া বনি আদম আনফিক উনফিক আলাইক, আল্লাহ রাসূল বলছেন হাজির করছি, আল্লাহ বলছেন হে বনু আদম তোমরা আমার রাস্তায় খরচ করো আমি তোমার জন্য খরচ করব, যদি তুমি হিসাব করো আমি তোমাকে রহমত করার সময় হিসাব করব, অত বকিল হবেন না। বলে তাজালি আদাক মাগুলুলাত নিলা উনুকা বলে তাবসুতহা কুল্লাল বাসাত ফতাকুদা মালুমা মাহসুরা, তুমি একবারে হাত গলায় বেঁধে রেখো না, কঠিন কৃপণ হয়েও না, আবার হাত একদম খুলে দিও না, কঠিন উদার হয়েও না, তাহলে তুমি কিন্তু একবারে রাস্তায় বসে যাবে। অথচ সাবধান, আপনার যা অতিরিক্ত আছে ব্যয় করুন, সেখান থেকে আল্লাহর কোন মেহমানকে ফিরাবেন না। কোন ফকির কিন্তু ফকির নয়, ও আল্লাহর মেহমান, সে যখন যায় তাকে ফিরালে আল্লাহ কেমন তার আপনাকে বলবে, অমুক দিন তোমার বাসায় আমি গিয়েছিলাম খাদ্যের জন্য, আমি ক্ষুধার্ত ছিলাম, যদি আমাকে সেদিন খাওয়াতে আমার কাছকে পেতে। লম্বা হাদিস আছে, আপনারা এগুলো জানেন। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনাহুম মিন আযাব রাব্বিহিম মুশফিকুন, যারা আল্লাহর শাস্তি থেকে ভয় পায়, ইন্না আযাব রাব্বিকা গায়রু মামুন, ওই রেখো তোমার প্রভুর শাস্তি থেকে তুমি কখনোই নিরাপদ নও। সূরা আরাফে 97 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান হুম নাঈমুন আও আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা যুহান হুম ইয়ালাবুন আফা আমিনু মাকরাল্লাহ আফা আমিনা মাকরাল্লাহ ফালা ইউমিনু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, মানুষ কি নিরাপদ হয়ে গেছে এই ব্যাপারে, নিশ্চিন্ত হয়ে গেছে এই ব্যাপারে যে আল্লাহর শাস্তি আসবে রাতের বেলায় যখন সে ঘুমিয়ে থাকবে, অথবা মানুষ কি এই ব্যাপারে নিশ্চিন্ত হয়েছে যে আল্লাহর শাস্তি আসবে সকালবেলায় যখন সে খেলাধুলা করছে। আফা আমিনু মাকরাল্লাহ, তোমরা কি আল্লাহর কৌশল সম্পর্কে একেবারে নিশ্চিন্ত হয়ে বসে আছো? ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, আল্লাহর শাস্তি থেকে নিরাপদ নিশ্চিন্ত থাকতে পারে না, কেউ নয়তো তারাই পারে যারা ক্ষতিগ্রস্ত, যারা খাসিরুন। তো আল্লাহর গজব কখন কিভাবে আসবে আমি আপনি তা বুঝতে পারবো না, অতএব আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করবেন না, আল্লাহর বিধান মতে আমাদেরকে চলতে হবে, তাহলে আল্লাহ পাক খুশি থাকবেন। আল্লাহ খুশি থাকলে বান্দা যদি না খোশ হয় তাতে কিছুই যায় আসে না। এরপরে ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যেন ব্যভিচারি করে না, আমরা দুশ্চিন্তা করে না, কোন রকম বেহায়াপনার ধারে কাছে ঘেসে না, তাদেরকেই আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন, তারাই সত্যিকারের মুসল্লি। প্রথম গুণ, তারা নিয়মিত সালাত আদায় করে। দ্বিতীয় গুণ, তাদের আয়েস রোজগারে বঞ্চিত অসহায় মানুষের জন্য নির্দিষ্ট অংশ আছে ব্যয় করার জন্য। তৃতীয় গুণ, যারা আল্লাহর শাস্তিকে সবসময় ভয় করে। চতুর্থ গুণ, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এ বিষয়ে আয়াতে বলা হচ্ছে অন্যভাবে, যে তোমরা বলে তাকরাবু ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, তোমরা ফায়সা কাজের নিকটবর্তী হয় না যা প্রকাশ্য বা যা গোপন। অত প্রকাশ্য ফায়সা কাজ, গোপন ফায়সা কাজ, প্রকাশ্য নির্লজ্জতা, গোপন নির্লজ্জতা, সব দিক থেকে আমাদেরকে দূরে থাকতে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। এরপরে বলা হচ্ছে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এখানে 5-6 একসঙ্গে এসে গেছে, যারা আমানতের খেয়ানত করে না এবং যারা ওয়াদা খেলাপ করে না। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম বিশাহাদাতিহিম ক্বাইমুন, যারা সাক্ষ্যের উপরে দাঁড়িয়ে থাকে, আদালতে যারা যান তারা জানেন যে সেখানে কি মিথ্যা সাক্ষীর কারবার হয়, যদিও শপথ পড়িয়ে নেওয়া হয় শপথটা যেন সাক্ষীর মনেই থাকে না, তুমি বলো যা বলিব সত্য বলিব, কখনোই মিথ্যা বলিব না, এর উল্টাটা সে করে, যাহা বলিব মিথ্যা বলিব, কখনোই সত্য বলিব না, যদি সে টাকা পায় নইলে না, যদি তার স্বার্থ থাকে তাহলে। আর এই সাক্ষীর উপরে ভিত্তি করে নির্দোষ মানুষ ফাঁসি হয়ে যাচ্ছে। বগুড়া জেলখানায় 16 জন ফাঁসির আসামির সঙ্গে একসঙ্গে 3 বছর বসবাস করলাম। আপনারা জানেন, যারা জেলখানায় গেছেন, যারা জেলখানায়, তাদের অভিজ্ঞতা আছে এই, জেলখানায় গিয়ে একদিন দুদিন তিনদিন চারদিন পাঁচদিন পরে কিন্তু সব কথা বলি ফেলে, সে যে কোন পাপ করে জেলখানায় আসছে অথবা পাপ করেনি, কিন্তু সে গোপন রাখে না বন্ধু বান্ধবের সামনে, কারণ কেউ তো নাই সেখানে, বলি ফেলে। তো তাদের কাছে শুনিয়ে শুনিয়ে যা আমি বুঝেছি এবং ওই এলাকার কাররক্ষীদের কাছে রিপোর্ট যা পেয়েছি বগুড়াতে, ওই 16 জনের মধ্যে 3 জনই সত্যিকারের ফাঁসির যোগ্য আর বাকি 13 জনই একদম নির্দোষ, পরিস্থিতির শিকার, কিছুই তারা জানে না, অথচ বহুদিন ধরে বিচার হওয়ার পরে তাদের ফাঁসিটা হয়েছে, একদিন তো হয়নি। শুনে আরো বিস্ময়কর লাগবে, বহুল আলোচিত ইয়াসমিন হত্যাকাণ্ড সম্পর্কে আপনার সবাই জানেন, পত্রপত্রিকা যারা পড়েন, 9 বছর বিচার করার পরে তাদের ফাঁসি হয়েছে, তারা ছিল নির্দোষ। ফাঁসির যখন ঝুলানো হচ্ছে তখন যিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি পরবর্তীতে সুবিধার হিসেবে আসছেন আমাদের বগুড়া জেলখানাতে, তিনি কেঁদেছেন আমাদের সামনে। আরেকজন জমাদার ছিলেন, তিনিও কেঁদেছেন, স্যার কি বলবো, কি বিচার হচ্ছে দেশে, একেবারে নির্দোষ। আমরা চিনি মৃত্যুর সময় চিৎকার দিয়ে বলেছে আব্দুল সত্তা, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি নির্দোষ, আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, এই এই এই একটা দীর্ঘশীল যথেষ্ট এই সরকারের পতনের জন্য। এরকম কত মানুষ যে মরছে দৈনিক জবরদস্তি ভাবে মেরে দেওয়া হচ্ছে, ঠিক নাই। আল্লাহর বান্দারা যখন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহ রাসূল বলছেন, মজলুম বান্দা দীর্ঘশ্বাস, আমি আল্লাহর মধ্যে কোন পর্দা নাই। অসংখ্য মজলুম মানবতা আজকে জেলখানার চার দেয়ালের মধ্যে ঢুকে ঢুকে মরছে, তাতে বিচারের কোন সুযোগ নাই। বিচার না কি হয় তা তো ভালো করেই জানেন, যারা উকিল আছেন সাবধান হয়ে যান, জেনে বুঝে কোন অন্যায়ের পক্ষে যদি সুপারিশ করেন কাল কিয়ামতের মাঠে আপনাকে সবার আগে জাহান্নামে যেতে হবে। টাকার লোভে পড়ে কোনদিন কোন অন্যায়কে সমর্থন করবেন না। সূরা নিসা 85 নম্বর আয়াতটা তফসির বাড়িতে গিয়ে পড়বেন, বিশেষ করে যারা ওকালতির পেশায় লিপ্ত আছেন, এটা বড় খেদমতের কাজ, ভালো কাজ, আর এর চেয়ে মন্দ কাজ আর নাই। অসহায় মানুষকে বাঁচানোর জন্য আপনাদের সার্বিক প্রচেষ্টা নিয়োজিত করবেন, আবার যদি মনে করেন সে লোকটা অন্যায় করেছে বিশ্বাস হয় আপনার, টাকার বিনিময়ে যেন অন্যায়কে সমর্থন দিবেন না। বল্লাদীনহুম বিশাহাদাতিহিম কায়িমুন, আল্লাহ পাক সূরা মায়দা 8 নম্বর আয়াতে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলছেন, বিশেষ করে মুমিনদের লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল ক্বিসত, তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, তোমরা ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন কওমের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারে প্ররোচিত না করে। ইহদিলু, তোমরা ন্যায় বিচার করো, ওয়া আকরাবু লিত তাকওয়া, যা আল্লাহ ভীরুতার নিকটবর্তী। সত্তাকুল্লাহ, প্রতি পদে পদে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, হে সাক্ষী তুমি কি বলছো, তোমার আল্লাহ তা দেখছেন। হে উকিল তুমি কার পক্ষে সুপারিশ করছো, তোমার আল্লাহ তা দেখছেন। হে আসামি তুমি দোষ করেছো কিনা, আল্লাহ তা দেখছেন। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ খবর রাখেন তোমার যা কিছু করো। অতএব মুসল্লি ভাইরা সাবধান। সর্বশেষ 8 নম্বর গুণ হচ্ছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতের হেফাজত করেন। প্রথম গুণ হচ্ছে, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, যারা তাদের সালাতে নিয়মিত এবং সর্বদা সালাত আদায় করেন, মাঝে মধ্যে ছেড়ে দেবেন এটা নয়। কাজার কথা আলাদা, বাধ্য হয়ে যদি কাজা করতে সেটা বিষয় আলাদা। অনেক মুসল্লি আপনাদের মধ্যে আছেন যারা সেরকম শুক্রবারে এখানে আসেন, অন্যদিন আসেন না, জুমার দিন আসেন, অন্যদিন খবর নাই। কেউ পরীক্ষা মৌসুম আসলে পড়াশোনা করেন, সালাত আদায় করেন, পরীক্ষা চলে গেলে সালাত নাই, এটা চলবে না। আর সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে, অল্লাদিন সালাতিম, যারা তাদের সালাতকে হেফাজত করেন, অর্থাৎ অক্ত মোতাবেক সালাত আদায় করতে হবে, রুকু সিজদা কোয়াম কুউদ যা কিছু আছে, ফরায়েজ ওয়াজিবাত সুনান সবকিছু যথাযথভাবে আপনাকে আদায় করতে হবে, ধীরে সুস্থে তামানিয়াতের সাথে তাজিলে আরকান করাটাই হল সালাতের সবচেয়ে বড় জিনিস। যে সালাতের মধ্যে খুশু খুশু থাকে না, ওই সালাত আল্লাহ পাক নিয়ে এটা কবুল হয় না। এই 8টা গুণ বলার পর আল্লাহ পাক বলছেন, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এই 8টা গুণ সম্পন্ন ব্যক্তি হল মুসল্লি এবং তারাই হল জান্নাতের মহাসম্মানিত। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত মুসল্লি হিসেবে কবুল করুন এবং আমাদেরকে জান্নাতে সম্মানিত করার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন। আমিন।